الله أكبر الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، আজকে কিতাবুল ইলম থেকে আলোচনা করব, কারণ রিপিট করা উচিত। ইলমের প্রতি আসক্তি থাকার দরকার, আগ্রহ থাকার দরকার। মানুষ যদি ইলমের ফজিলত বুঝে, গুরুত্ব বুঝে, তাহলে ইলম অর্জন করবে। ভলিউমটা একটু বাড়িয়ে দেবো, তাহলে হালকা কেচিনে ওইটা ভলিউম বলছেন, আত তারগীব ফিল ইলমি ওয়া তালাবিহি ওয়া তাআল্লুমিহি ওয়া তাআলিমিহি ওয়া মা জাআ ফি ফাযলিল উলামাই ওয়াল মুতাআল্লিমিন। ইলম এর ক্ষেত্রে উৎসাহ প্রদান, ইলম অর্জনের জন্য উৎসাহ প্রদান, ইলম শিক্ষা এবং শিক্ষাদান, এমনি ভাবে উলামা আলেমদের ফজিলত আর তারা দিন শিক্ষা করে তাদের ফজিলত সম্পর্কে এ অনুচ্ছেদ। তাহলে আলেম যারা ইলম অর্জন করেন, করেছেন এবং ইলম প্রচার করেন, তাদের ফজিলত। আর যারা ইলম অর্জন করে, তাদের ফজিলত। প্রথম নম্বর, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস পেশ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমের প্রসিদ্ধ হাদিস, যে আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনি জ্ঞান দান করেন। আর এর চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে যে ইলম অর্জন করে, ইলমে শরঈ, আর ইলম অর্জন করে আমল করে। দুনিয়ার ইলম বলতে হয় না, মানুষ এমনি শিখার চেষ্টা করে, কারণ ওটা বাহ্যিক মানুষ দেখতে পায়। আর ইলমে শরঈ অর্জন করলে তার ফল দুনিয়াতেও মানুষ পায় এবং আখেরাতেও পাবে নিশ্চিত, যদি নিয়ত খালিস হয় ইনশাআল্লাহ। কিন্তু এ ফল তো সরাসরি দেখে না, সরাসরি দেখতে পায় না, দুনিয়ার ফল সরাসরি দেখতে পারে। আর যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় উপস্থিত সময়, অথবা অন্য কিছু এরকম বড়, মানুষ দেখতে পাচ্ছে মাশাআল্লাহ। কিন্তু ইলম অর্জন করলে বাহ্যিক যে ফজিলত বুঝতে পারছে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনি জ্ঞান দান করে। সুবহানাল্লাহ, বলেননি দুনিয়ার কথা, বলেননি যে বলেননি যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান আগনাহু অথবা আতাহু মালান, লা, বুঝছেন? কিন্তু ওর ফজিলত আছে, যদি মানুষ ভালো কামাই করে, হালাল কামাই করে, হালাল পথে অন্য মর্যাদা। কিন্তু সরাসরি ইলমের যে মর্যাদা, সেই মর্যাদা অন্য ক্ষেত্রে নেই। তো বলছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। অন্য রওয়ায়েত উল্লেখ করছেন হাদিসটি শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, হাসান লিগাইরিহি, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইয়া আইয়ুহান নাস, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম ওয়াল ফিকহু বিত্তাফাক্কুহ ওয়া মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হে লোক সকল, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে উপস্থিতি, হে জনসমাজ, হে জনগণ, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম অর্জন হয় ইলম শিক্ষার মাধ্যমে। আপনি চেষ্টা করলেন না, ইলম হবে কিরকম? ঘরে পড়ে থাক, বসে থাকলেন, হবে না। তবে ঘরে যদি এরকম ব্যবস্থা হয় ইলম, সেটা ভিন্ন কথা, কিন্তু এটা বিরল, সাধারণত হয় না। ঘর থেকে বের হতে হয়, মসজিদে আসতে হবে ইলম অর্জনের জন্য, প্রতিষ্ঠানে আসতে হবে, স্কুলে যেতে হবে, চাই দুনিয়া ইলিম হোক অথবা আচ্ছা মাদ্রাসায় আসতে হবে ইলম অর্জনের জন্য, বায়তুল্লাহ আসতে হবে ইলম অর্জনের জন্য। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুমি, চেষ্টা করলে ইলিম হবে, তাআল্লুম শিক্ষার মাধ্যমে শিক্ষা হয়, না শিখলে কিরকম হবে? আগে বললাম আমরা শিখতে শিখতে শিখা, লিখতে লিখতে লিখা, শিখতে শিখতে শিখা, এমনি হয় না, আপনি চেষ্টা করবেন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম ওয়াল ফিকহু বিত্তাফাক্কু। আরেকটা জিনিস বুঝা গেল, শুধু ইলম একটা হলো যেমন মুখস্থ করা অনেক, কিন্তু বুঝে না, মর্মার্থ বুঝে না, শব্দ করতে বুঝলো কিন্তু বুঝলো না, আছে কিনা বুঝতে পারছেন? শাব্দিক অর্থ বুঝে কিন্তু ব্যাপারটা কি বুঝে না, মর্মার্থ বুঝা, এর ভিতরে কি আছে তা হচ্ছে ফিকহ। দুইটা কথা বলেছেন, আল ইলম বিত্তাআল্লুম ওয়াল ফিকহ বিত্তাফাক্কু। এরপর বলেন, ওয়ামান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চায় তাকে জ্ঞান দান করেন এবং জ্ঞানের বুঝ, জ্ঞান বুঝা এবং পালন করার তৌফিক দান করেন। এরপর বলছেন, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ, এটা আল্লাহর ফরমান, আল্লাহকে তারাই ভয় করে যাদের মধ্যে জ্ঞান আছে। জ্ঞান ছাড়া কিরকম ভয় করবে? যদি আপনার ইলম থাকে, দুষ্টামি করলো, শয়তান এসে গেছে, যখন স্মরণ হবে আল্লাহর কালামে এরকম এসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান এরকম এসছে, খবরের কথা স্মরণ হবে, কোরআন পড়বেন, সাথে সাথে দু নয়ন দিয়ে পানি বাসবে, পানি বাসে কিনা? ইলিম নাই তো কি করবে? তো অনেক মানুষ দেখবেন যায় কিছু বুঝে না, কিন্তু মনে মনে আমি সব জানি, অথচ আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইলমু বিত্তাআল্লুমি ওয়াল ফিকহু বিত্তাফাক্কুহি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরেকটি হাদিস, ওয়ান হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم خير من فضل العبادة وخير دينكم الورع رواه الطبراني في الأوسط والبزار بإسناد حسن شيخ ناصر الدين الباني بلتن صحيح لغيره الله رسول صلى الله عليه وسلم بلتن فضل العلم خير من فضل العبادة عبادة الفجلت تكي علم الفجلت أنيك بشي কথা বুঝছেন? আপনি নবল ইবাদত বলে আরে ওখানে গিয়ে আপনি এমনি শুনবি তসবিহ দিয়ে, আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদতের ফজিলত থেকে, অর্থাৎ নবল ইবাদত এর ফজিলত থেকে ইলম অর্জনের ফজিলত অনেক বেশি, সুপারলেটিভ ডিগ্রি, মানে বেশি না, খাইর, আল্লাহ জানে কত বেশি। ঘরে বসে এরকম আর সেন্টারে এসে অথবা এখানে আসছেন, ইলম অর্জন করলেন, একটা জিনিস মাসআলা বুঝলেন, আয়াতের তরজমা শিখলেন, হাদিস একটা শিখলেন অথবা শুনলেন, মাসআলা মাসআলা বুঝলেন, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নফল ইবাদত থেকে ইলম অর্জন করার ফজিলত অনেক বেশি, সুবহানাল্লাহ। আপনারা যে এখানে আসছেন বলবেন না আপনাদের কোনো ফায়দা নাই, মওজুদ। আর সর্বোত্তম দিন হচ্ছে ওয়ারা, ওয়ারা খায়রু দীনুকুম আল ওয়ারা, মানে আল্লাহ ভীতি, যেটাকে আমরা বলি পরহেজগারী, মানুষ বললেন মানুষ পরহেজগার, পরহেজগার মানে কি বোঝেন আপনারা? দিনদার, অসৎ কাজ থেকে দূরে থাকে, এই হলো পরহেজগার। হারাম কাজ থেকে দূরে থাকে, এমনকি মকরুহ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে। আপনি যত ভালো হবেন তত আপনার পজিশন আল্লাহর দরবারে আপনি বাড়াবার চেষ্টা করবেন, ঠিক না? আপনি একটা কাজ শিখলেন, ডিউটি করেন, আপনি ভাববেন আরেকটু উন্নত হব, আরেকটু ভালো হব, এই কাজ আমি শিখেছি তো আরেকটু ভালো হব, আমার পদমর্যাদা বাড়বে, বাড়ে কিনা? আমরা সৌদি দেখতে পাচ্ছি অনেক কত মানুষ সার্টিফিকেট বা বড় বড় সার্টিফিকেট পাত, কিন্তু বাস্তব অভিজ্ঞতা অনেক সময় সার্টিফিকেট মানে নাই, কিন্তু তার বাস্তব অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতার কারণে ওই যে সার্টিফিকেট প্রাপ্ত যে ওর থেকে এই লোকের মর্যাদা বেশি আছে কিনা আশপাশে আপনারা দেখতেন? ও দেখে না, ও গ্রাজুয়েশন আর ও বাস্তব অভিজ্ঞতা, সুবহানাল্লাহ। আগে বুঝতো না, এখানকার অনেক লোক বুঝতো না, জাহিল ছিল, এখন বুঝতে পারছে। আমাকে কোনো এক ব্যক্তি ব্যবহার করতে কি যায়, কিন্তু বাস্তব অভিজ্ঞতা কি? এবার হ্যাঁ দেখা আমাকে জিজ্ঞেস করত, আপনি দিনদার সহ, কিন্তু ভয় যদি না থাকে আল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে বাঁচবেন না। মানুষের সামনে এসে আল্লাহর বলি, আর যখন একা হয় বলে যায় আছে না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, মানুষের সামনে আল্লাহর বলি, একা থাকলেও আল্লাহর বলি, কারণ তার ভিতরে আল্লাহর খৌফ আর ভয় রয়েছে, সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক নিজে বলেছেন, ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে তারাই আল্লাহকে ভয় করে যারা আলিম, জ্ঞান ইলমি শরঈ জ্ঞান যাদের মধ্যে রয়েছে তারাই আল্লাহকে ভয় করে। ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। তো আমরা যে এখানে আসি মনে না করি যেন এমনি আসলাম আর গেলাম, এরকম যেন না হয়, ইলম অর্জনের নিয়তে আসবে, তাহলে ফায়দা হবে। আর যা শুনেন ওটা মনে রাখার চেষ্টা করবেন, এমনি ভাবে প্রচার করবেন, শুধু আপনি শিখলে হবে না, আপনি নিজে আমল করলে হবে না, আপনি নিজে আমল করবেন, আপনি নিজে শিখবেন, অপরকেও শিখাবেন এবং অপরকেও আমল করার জন্য বলবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আর না আপনি হলেন বখিল কৃপণ, আপনি যদি ধনী হন, আপনার ধন যদি গরিবদেরকে না দেন, আপনার ধনের যতটুকু অংশ আছে গরিবদের অথবা নিজ পক্ষ থেকে দেয়া, তাহলে আপনি কি হলেন? কৃপণ। ধনী যদি ধনের সম্পদের জাকাত আদায় না করে তাহলে সে কি? বখিল, আচ্ছা প্রসিদ্ধ। আচ্ছা, যিনি ইলিম অর্জন করলেন, নিজে নিজে আমল করেন, ইলিম প্রচার করেন না, ইনি তো আরো বড় বখিল হওয়ার কথা, বুঝতে পারছেন? তো আপনারা আসেন, শুধু আপনারাই আসলে হবে না, আরো লোকজনকে নিয়ে আসতে হবে, বলেন ইনশাআল্লাহ। আর নিজে আমল করতে হবে, মানুষের জন্য আপনি মডেল হবেন, উচ্চা উদ্দীপনা থাকবে। দেখবেন অনেক সময় দেখা যায় দুর্বল মানুষ, কিন্তু মনে তার আগ্রহ দরজে আসতে অথবা সালাতে যেতে, এই অর্জন করতে, দুর্বলতা দূর হয়ে যায় তার আগ্রহের কারণে, সুবহানাল্লাহ। সালাতে যায় আগ্রহের কারণে, আর অনেক মানুষ অলস, নামাজের প্রতি তেমন আগ্রহ নেই, আল্লাহর বিধান পালন করবে এর প্রতি আগ্রহ নাই, আসক্তি নেই, শুভ শ্রবণ কিন্তু সালাতের জন্য অলস, অসুস্থ, সত্য না মিথ্যা? হাসবুনাল্লাহ ওয়া নিঅমাল ওয়াকিল। আমি এমন লোককে জানি, কোনো ব্যক্তি সম্পর্কে এরকম বলা হতো আমি বিশ্বাস করি, অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না, বিছানা থেকে উঠতে পারেন না, সালাতের সময় তাকে দাঁড় করিয়ে দেওয়া হতো, সালাতের সময় দাঁড় করিয়ে দেওয়া হতো। সালাত একদম কমপ্লিট, রুকু সুজুদ সব ঠিক, সালাত শেষে আবার আগের মতো সুবহানাল্লাহ। কিরকম এমনি ভাবে উরওয়া বিন জুবাইর সম্পর্কে এরকম বর্ণিত আছে, অসম্ভব কিছু না। আমি শেখ মুজাহিদ রহমতুল্লাহ কণ্ঠ এটা শুনেছি, এমনিও বই পুস্তকে পেয়েছি। উরওয়া বিন জুবাইর অসুস্থ, পায়ে অপারেশন হবে, বর্তমান জমানার অপারেশন ওই জমানার, ডাক্তার বলছে এটা কাটতে হবে। আমার কাটবেন কিরকম, মুশকিল না? তিনি বললেন আমি যখন সালাত শুরু করব, আমি আমার কাজেই আছে খালি, তখন তোমরা অপারেশন করবে। সালাত শুরু করছেন, দেখেন আমাদের সালাত আর ওদের সালাত কিরকম ছিল। হ্যাঁ, সালাত শুরু, অপারেশন ডাক্তার করে একদম কমপ্লিট, সালাত শেষ করার পর জিজ্ঞেস করে তোমরা কিছু করলে না? আমি যা মনে করি এটা অসম্ভব কিছু না। সনদ দাইব না সহি এটা আমি জানি না, কিন্তু প্রসিদ্ধ, কারণ এটা অসম্ভব না। আমাদের সালাত আর ওদের সালাতে পার্থক্য আছে। বর্তমান জমানায় কিছু মানুষ এরকম থাকতে পারে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কোথায় খুশু আর খুদু? সালাত শুরু করি, কার সামনে দাঁড়ালে? কেন আপনি দাঁড়ালেন? অনুভূতি কই? বরং সালাতে দাঁড়ালে সব দুনিয়ার ঝামেলা সব চলে আসে। তো খুশু খুশু থাকা দরকার, কায় মনোবাক্যে সালাত পড়বেন, এর ফল আপনি দুনিয়াতে পাবেন, আখেরাত তো পাবেনই দুনিয়াতেও পাবেন, এটা আল্লাহর ওয়াদা। ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ নিজে বলেছে তুমি তোমার পরিবার কে, পরিজন কে, তোমার আহল ও আয়াল কে, তোমার উম্মত কে সালাতের নির্দেশ দাও, আর এরপর তুমি প্রতিষ্ঠিত থাকো। মানে আরেকজনকে বলবে সালাত পড়ান, যে পড়লো না, এরকম হবে? ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকা, আমি তোমার থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দেব। কথা বুঝতে পাচ্ছেন? আয়াত শুরু আর শেষ পর্যন্ত বুঝবেন। ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। একই আয়াত, তুমি তোমার পরিবারের লোকজনকে সালাতের নির্দেশ দাও, এর উপর তুমি প্রতিষ্ঠিত থাকো, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দেব। এর দ্বারা কি বোঝা গেল? পাঁচ ওয়াক্ত সালাত, ফরজ সালাত, নওয়াফিল, সুনান, ওগুলো যদি আমরা নিয়মতান্ত্রিক আদায় করি, রব্বুল আলামিন তার ধনভাণ্ডার থেকে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। কিন্তু তার মানে এটা নয় আপনি বসে থাকবেন, আপনি আল্লাহ ব্যবস্থা করবে, আপনি কামাই করবেন, কামাই কামায়ের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে, যেহেতু আপনার ভরসা আর আস্থা রয়েছে, তওয়াক্কুল রয়েছে আল্লাহর জাতির উপর। অনেক মানুষ দেখবেন অনেক পয়সা কামাই করে, পেট ভরে না, শান্তি নাই, পেট ভরছে না, আস্তাগফিরুল্লাহ আল আযীম। হাত হাত লাও ভাই লাও, পেট ভরে না, সন্তুষ্টি নাই, সন্তুষ্টি হচ্ছে বড় জিনিস। এই জিনিস এর উপর আপনারা আমল করুন, দেখবেন আপনাদের আপনারা অনেক শান্তি পাবেন। কথা বুঝছেন? আমি আমার আমার আমার মধ্যে মাঝে মধ্যে এরকম শান্তি আমি পাই, এই জন্য বলছি, সবসময় তো আর হবে না, শয়তান তো মৌজু, কিন্তু কোনো কোনো সময় আমি এরকম এত শান্তি পাই বলার মতো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কানাআ। রবকে বলি আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো এর মধ্যে এর উপর সন্তুষ্ট থাকার তৌফিক দাও, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন কাদ আফলাহা মান আসলামা ওয়া রুযিকা কাফাফান ওয়া কন্নাআহুল্লাহু বিমা আতা, কন্নাআহুল্লাহ বিমা আতা, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল, যে ইসলাম কবুল করলো, আর তাকে জীবন যাপন করার মতো কোন রকম রিজিক দেয়া হলো, আর আল্লাহ তাকে যা দিয়েছেন এতে সে সন্তুষ্ট থাকলো। সুবহানাল্লাহ, সন্তুষ্টি হচ্ছে বড় জিনিস। দোয়া করবো আপনারা, আল্লাহ তুমি যা দিয়েছো এর মধ্যে আমাকে এর উপর সন্তুষ্ট রাখো, আর তুমি আমার মায়ালের মধ্যে, কামায়ের মধ্যে জানে মালে বরকত দাও। রবকে বলো, শুধু বান্দার দিকে তাকাও না, বলবেন কারণে। যাই হোক, ইলম ইলম এই হাদিসে বলেছেন, ফদলুল ইলমি খায়রুম মিন ফদলিল ইবাদাহ, ইবাদতের ফদিলত থেকে ইলমের ফদিলত অনেক বেশি। আর তোমাদের দিনের সর্বোত্তম দিন হচ্ছে আল ওয়ারা, তাকওয়া, পরহেজগারি, সংযত থাকা, নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখা, হালাল হারাম বুঝে চলা, ওয়ারা। দেখবেন আল ওয়ারা, একবার একটা লোক আমাকে বলল কোন এক ব্যক্তি সম্পর্কে, বলছে তুমি যাকাত খাবে? খাব না, যাকাত খাই না। কয়েক বছর পূর্বে পরে দেখেছে দুই জরিয়া, বুঝছেন, মুমকিন যাকাত ইসিন খামসি মিয়াতে ইন্ডিয়া, ফলে আমার অসুবিধা নেই, কথা বুঝলেন, ওরা থাকলো, এই হলো ওরা, খাই না, দিল আলফরিয়া। একজন আপনার কাছে আমানত রাখলো আলফরিয়া অথবা আলফাইন অথবা কমবেশা, যদি রবের ভয় তোমার মধ্যে না থাকে তাহলে তুমি মিন্না মিন্না করতে পারো কিনা, এই হচ্ছে ওরা। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার তাকওয়া দান করো, ওরা দান করো, তোমার ভয় দান করো। এরপরের হাদিস, এই হাদিসটি মশহুর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। মান নাফাসা আন মুমিনিন কুরবা, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনের কুরবা, চিন্তা, বিপদ, ক্লান্তি দূর করে দেয়, কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করে, আটকা পড়েছে তার চিন্তা দূর করে দিল, দুনিয়ার চিন্তাসমূহের মধ্য থেকে কোনো একটি চিন্তা যদি কোনো মোমেনের দূর করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের দিন বড় বড় বিপদ থেকে, কিয়ামতের দিনের বিপদ সমূহ থেকে কোন একটি বিপদ এর পরিবর্তে তার থেকে দূর করে দিবেন। আমরা তো বুঝি না, তো আমরা শুধু বস আরেকজনকে ডাউন করতে পারবো, সেদিকে লক্ষ্য থাকে বেশি, আরেকজনের ইজ্জত দিয়ে আপনার মধ্যে বেড়ে যায়, আপনার ইজ্জত কমবে না, কিন্তু মুশকিল হয়ে গেছে। আমরা মনে করি ওর ইজ্জত বাড়ে গেলে আমার ইজ্জত কমে যাবে, কি কমবে, আল্লাহ তোমার তকদিরে যা লিখেছেন তুমি তা পাবে, থেকে কমও না বেশিও না, সত্য না মিথ্যা, কমও না বেশিও না। আরেকজন যদি তোমার মাধ্যমে বেড়ে যায় তুমি সওয়াব পাবে, তো তোমার ইজ্জত বেড়ে গেল আল্লাহর দরবারে। সে যতদিন নেক আমল করবে অথবা তোমার সহযোগিতায় দুনিয়ার লাইনে সে যদি উপকৃত হয়, এই সওয়াবটা তোমার জন্য ধারাবাহিক জারি থাকবে, তাহলে তোমার পজিশন তো ওর থেকে বাড়লো, তুমি হয়তো মনে করছো বাহ্যিক আমার থেকে পাচ্ছে না, ও আমার আমার থেকে পজিশন নিয়ে গেছে, কি নিবে পজিশন? আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দিন, আর মানার তৌফিক দিন, রিপুকে কন্ট্রোলে নিয়ন্ত্রণ রাখার তৌফিক দিন। রিপু সবার আছে কিনা কন্ট্রোল, লাজিম কন্ট্রোল নাই এরকম হয় না, থাকবে। কেউ যদি আমার মনের কামনা বাসনা নাই, প্রবৃত্তির তাড়না নাই, এটা ইনসান না হাইওয়ান? ইনসানও না হাইওয়ানও না, বুঝছেন? হ্যাঁ, প্রবৃত্তির তাড়না থাকবেই, কিন্তু এটাকে কি করতে হবে? নিয়ন্ত্রণে রাখতে হবে। এজন্যই তো আমাদের মধ্যে আর ফেরেশতাদের মধ্যে পার্থক্য। ফেরেশতারও তো আল্লাহ তুল আল্লাহর নির্দেশ পালন করছে, প্রবৃত্তির তাড়না মারণা বলতে কিছুই নাই, ঠিক না? ওটি বলেন জিব্রিল এ কাজ করো, হালাস। মিকাইল এ কাজ করো, ইসরাফিল এ কাজ করো, হালাস। আর তুমি তোমার ইচ্ছা, আপনাদেরকে হেফাজত করার জন্য, আমাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ পাক যেসব ফেরেশতা রেখেছেন, তারা নিজ নিয়মতান্ত্রিক ওইসব কাজ করেই যাচ্ছে। রিপু বিরূপ নাই, আর আমাদের রিপু আছে, রিপুর তাড়না মজুদ, প্রবৃত্তির তাড়না মজুদ। এই প্রবৃত্তির তাড়নাকে নিয়ন্ত্রণে রেখে যে চলতে পারবে তার ইজ্জত এইসব ফেরেশতাদের থেকে আরো বেশি, এলাইনে বেশি। কথা বুঝছেন? আমি বলছি এলাইনে, ফেরেশতার ইজ্জত বেশি না, এলাইনে। কারণ সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আল্লাহ তাকে দিয়ে যে প্রবৃত্তির তাড়না, এত ছোট্ট সে এরকম করছে। যেসব ওলামা একথা বলে না, এটা মানা যায়, কারণ উনি তো আর এদিক সেদিক যাবেন না, শুধু রবের ইবাদতই করবেন। তাই আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সম্মান আদম সন্তানকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা, কাররামনা করম তাকরিম, তাকরিম মানে কি? সম্মান দেয়া। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সম্মান আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠনের সৃষ্টি করেছি, সর্বোত্তম আহসান। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কেউ যদি কোনো মুমিনের কোনো মুসলিমের কোনো বিপদ দূর করার চেষ্টা করে আর করে দে, চিন্তা দূর করে দে, আল্লাহ পাক কেয়ামতের দিনের চিন্তাসমূহের মধ্যে থেকে একটি চিন্তা তার দূর করে দিবেন। সে মজবুত মাশাআল্লাহ, যদি নিয়ত খালিস হয় আপনি কেয়ামতের দিন পাবেন ইনশাআল্লাহ। অন্যদিকে আল্লাহ তো দুনিয়াতেও দেয় না, ভালো একটি কাজ করেন দেখবেন দুনিয়াও পাবেন, কিন্তু সব আপনারা দুনিয়াতে দুনিয়ার জন্য রাখবেন না, বুঝছেন? তাহলে সব দুনিয়াতে রেখে গেলেন তো আখেরাতে কি পাবেন? শুধু এটার জন্য না, থেকে শুধু দুনিয়াই ব্যস, তোর কি আখেরা আসল, আর এর সাথে সাথে আল্লাহ দুনিয়া দিচ্ছে তো আলহামদুলিল্লাহ। ওয়ামান সাতারা মুসলিমান, ইয়াদ রাখবেন, আমাদের সবারই ত্রুটি আছে, আল্লাহ আমাদের মাফ করুন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোন মুসলিমের দোষ ঢেকে রাখবে আল্লাহ পাক তার দোষ দুনিয়া এবং আখিরাতে ঢেকে রাখবেন। আমরা বুঝি, আমল আছে, প্রয়োজন আছে আল্লাহ, ঠিক না? হ্যাঁ দাদা, প্রবৃত্তির তাড়না কন্ট্রোলে রাখতে পারছি না, শয়তান মজুদ, কিন্তু প্রবৃত্তির তাড়নাকে নিয়ন্ত্রণে রাখবেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এসেছে কি বলেছেন, বলতো পয়লোয়ানকে, সাহাবায়ে কেরাম বললেন সেই যাকে কেউ পরাজিত করতে পারে না, মনে করেন মল্লযুদ্ধ অথবা বক্সিং যুদ্ধ যুদ্ধে ওরা কি পেলন কিনা পেলন, এটা সবাই বুঝে। কিন্তু নবী কি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রকৃত পেহলওয়ান সে, লাইসা আশ-শাদীদু বিস-সুরআ ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, সেই হলো প্রকৃত পেহলওয়ান যে তা রাগের সময়, গুজার সময়, ক্রোধের সময় নিজের নফসকে, প্রবৃত্তিকে যে নিয়ন্ত্রণে রাখতে পারে সে হচ্ছে প্রকৃত পেহলওয়ান। এই শুধু দাবি করলে হবে নাকি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান অনুযায়ী কে পেলোয়ান? আমাদের মধ্যে রাগ বেশি, রাগ বেশি কিনা? ও ঘুষি দেওয়ার আগে ঘুষি দেয়। কেউ কেউ এমন আছে জিব্বা চলার আগে হাত চলে, ফার্স্ট মানে হ্যাঁ ফার্স্ট জিব্বার আগে হারে হলো। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমাদের মধ্যে যেহেতু ত্রুটি, বাংলাদেশ অথবা বাঙ্গালী সবাই আমি দেখেছি উভয়বার, আমাদের ওরও আর বরং আমি দেখলাম ওদের রাগ আরও বেশি, বুঝছেন তো? হ্যাঁ দেখো বাংলাদেশিদের থেকে ওদের রাগ আরও বেশি, কারণ আপনি জানেন না তো, আমি জানি তো ওদের এমন লা হাওলা ওয়ালা কুওয়াতা নিয়ন্ত্রণ করতেই পারে না। আমাদের তো অনেক সময় দেখি নিয়ন্ত্রণ করতে পারে। দেখলেন আপনারা হজের সময় এবার তা ঘটনা দেখলেন তো কি অবস্থা? হ্যাঁ আমাদের হলে এরকম করবে না ইনশাআল্লাহ। তো ওদের ওই বাঙ্গালী আরো মুশকিল, ওরা হচ্ছে আসল বাঙ্গালী। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কেউ রাগ করবেন না। আমি আমার দোষ বলছি, আমি বাঙালি বলতে তো ওই যে তারা বলে না বাঙালি রাগ বেশি, সৌদিনে সবার মধ্যেই কম বেশি দোষ আছে। কিন্তু আমাদের মধ্যে যে দোষ তা হচ্ছে আমরা নিজের ক্রোধ রাগ নিয়ন্ত্রণ রাখতে পারি না বেশিরভাগ। আপনারা বুঝেন, গালি দিবেন না আপনারা নিজেরাই যে চাই কোনো, কেন গালি দেবেন আমাকে যেটা সত্য বলবো না? অবশ্য কিছু কিছু আছে, ওইটা তো আরেক ব্যাপার, কিছু বেশিরভাগের সাথে সম্পর্ক। ইন্নামা আশ-শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, সেই প্রকৃত হিরো আর পেহলওয়ান যে রাগের সময় তার নফসকে, তার তাড়নাকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই হচ্ছে প্রকৃত পেহলওয়ান। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা সবাই পেহলওয়ান হতে চান কি? কিন্তু কোন পেহলওয়ান ঘুষি দিলেন একটা, ওইটা নাকি? অনেকদিন পূর্বে আমাদের এখানে একটা ভাই ছিল, অনেক আগে সে ওই আর্মির লোক ছিল বাংলাদেশ, তো সবাই তো সমান না, ও বক্সারও ছিল আর্মির, আপনারা শোনাচ্ছে নাকি? বক্সার, নাম ছিল ইব্রাহিম, ঠিক না গোলাম ইব্রাহিম, এখন স্মরণ হচ্ছে সুবহান আল্লাহ হামদি, দেখেন ওইটা হয়তো রিলিজ হওয়ার সময় স্মরণ হবে না, কিন্তু এখন এই মাত্র স্মরণ হচ্ছে সুবহান আল্লাহ। আমাকে এসে বলছে এরকম ভণ্ড টাইপের ছিল আর কি, পরবর্তীতে দর্শে আস্তে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ছিল, ভালো হয়, কিন্তু জানি না পরে গিয়ে দিয়েছে, ওইটা তো আমাদের সাথে যোগাযোগ নেই। একবার কি করেছে, কার সাথে ওই কথা কাটারি হয়েছে, আর সে তো স্মার্ট, কি জানি হয়েছে এরকম করেছে, বুঝছেন দাঁত ভেঙে ফেলেছে, বেশ কিছু করে নিয়েছে কি দা, ও তো আর বুঝেনি, তার প্রতিপক্ষ সে বুঝেনি তো, সে বিষয়ে যে এরকম সে বেশ কিছু করে নিয়ে বুঝে দাঁত ভেঙে ফেলেছে, বললাম মুশকিল। আচ্ছা এবারে পুলিশ এসেছে নিয়ে গেছে, পরে কি হলো, ওরা তারা তো শুনেছে, কত বছর আগে হলো মানে 15-16 17-18 অনেকদিন, সুবহান আল্লাহ মনে হয় 17-18 বছর আগের অবস্থা এখানকার দিনই লাইনে আরো ভালো ছিল কিনা, যত দিন তত খারাপ হচ্ছে। ওরা সব দুজনের কথাবার্তা শুনে বলে তাইলে তো উভয়ের দোষ আছে হালনে, তো বলছে তাহলে তোমাকে 100 রিয়াল দিতে হবে তার চিকিৎসা পেশার জন্য, 100 রিয়াল দিয়েছে, ও মনে হয় 17-18 বছর আগে আর কি। ও আমাকে এসে বলছে এরকম, আমি বললাম কি পরে কি হলো, বলে 100 রিয়াল দিলাম, আর কি হলো। তো এরকম হলে হবে, এটা পেলো আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আসসালাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান, কেউ যদি তার মুসলিম ভাইয়ের দোষ ঢেকে রাখে, আল্লাহ পাক তার দোষ দুনিয়া এবং আখেরাতে ঢেকে রাখবেন। ইয়া রব, আল্লাহুম্মা ইস্তুর আওরাতিনা, হে আল্লাহ তুমি আমাদের দোষগুলি ঢেকে রাখো দুনিয়াতে এবং আখেরাতে। তোমার মধ্যে দোষ আছে কিনা কে বলতে পারে? আমি একদম আল্লাহর বলে কোনো দোষ নেই, যে এরকম দাবি করে শেষ হয় তার এক নম্বর দোষী। ওই কালকে না কোন দিন জানি দেখলাম এটা কে ছেড়েছে, বলছে একটা ভণ্ড, বলছে এমন পীর ইনার কাছে যদি কেউ মুরিদ হয়, সলাত সিয়াম কিয়াম কিছু কিছুর প্রয়োজন নাই, উনি কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। আছে কিনা ভণ্ড? এখানে এই জিনিসটা খেয়াল রাখা দরকার। যারা বেদাত করে, বেদাত প্রচার করে, শিরিক করে, শিরিক প্রচার করে, অশালীন কাজ করে, অশালীন কাজ প্রচার করে, এদের কথা গোপন রাখা জায়েজ নয়, এদের কথা সমাজে প্রচার করা উচিত এবং এদের থেকে সমাজকে সতর্ক রাখা উচিত। কথা বুঝতে পারছেন? এখানে বলবো না খালিদের, কেউ কেউ বলে কি বলে আপনি কি বোধ করলেন, কি কি বোধ? ওই কোনো কোনো আলেম আছে না সরাসরি বলে, তার কথা ঠিক আছে, এক একজনের এক এক টেকনিক, এক একজনের এক এক কৌশল, ওলামা সব সমান না, বুঝতে পারছেন? বর্তমান জমানার আলিম সব সমান না, কেউ কেউ সরাসরি বেদাতের কথা বলে। তো তুমি বলো হ্যাঁ দাসু, বলছি তার গিবত, এটা গিবত হচ্ছে, গিবত কাকে বলে? যে গোপনে করে, কেউ দেখে না, আপনি হঠাৎ করে দেখতে পেয়েছেন আর ব্রডকাস্ট, এটা হলো গিবত। আর যেটা প্রকাশ্যে করছে সে তো এটা এমনিই প্রকাশ্যে করছে। আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার সকল উম্মতকে আল্লাহ পাক মাফ করে দিবেন, তবে মুজাহিরিনদেরকে মাফ করবেন না। মুজাহিরিন কারা? তারা যারা রাতে কুকাজ করে আর দিনে বলে বলে বেড়ায়। কথা বুঝতে পাচ্ছেন? ওটা কিন্তু মুজাহির। এবারে যে বেদাত করছে প্রকাশ্যে, প্রকাশ্যে করছে গোপনের গোপনীয়তার সাথে না, ওইটা আর কি বলবেন? এটা মুজাহির কিনা? এটা আরো বড় মুজাহির। এই জিনিসটি বুঝবেন, দলিল উল্টা পাল্টা দিলে হবে না, বুঝি শুনে। ওয়ামান সাতারা মুসলিমান, যে কুকাজ করেছে গোপনে কেউ দেখছে না, সে ভালো লোক, বাহ্যিক বাহ্যিক ভালো, আল্লাহ নাফরমানি করে না, হঠাৎ একদিন শয়তান পেয়েছে, তার পদস্খলিত হয়ে গেছে, সুযোগ পেয়ে হ্যাঁ দা ডঙ্কা বাজাচ্ছ, এটা হলো মুশকিল, এটা যাইছে না। ফরাক আছে কিনা? একজন ভালো লোক আলহামদুলিল্লাহ, মসজিদ ইমাম, খতিব, মুদাররিস, এই যে আল্লাহর দিন মশা, গোপনে একটা একটা দোষ আছে তার, কেউ জানে না আনতে, হ্যাঁ দা ব্রডকাস্ট, এটা হারাম। কথা বুঝলেন? ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। হ্যাঁ, যদি দেখো অবস্থা আস্তে আস্তে করে বেড়ে যাবে, আপনি গোপনীয়তার সাথে তাকে বুঝান, তুমি জানো তার দোষ, ওইটাই বুঝাও, কিন্তু আপনি লোকজনকে বলে দিলেন। আর যে প্রকাশ্যে গুনাহ করে, বেদাত করে, শিরিক করে, এটা কিন্তু এটা বর্ণনা করা ওয়াজিব, এটা কিন্তু গীবত না, ভালো করে বুঝবেন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে কেউ মুসলমানের গোপনীয় দোষ, হ্যাঁ সাতার মানে গোপনীয় দোষ দেখে রাখলো, গোপনীয় দোষ দেখে রাখলো, আল্লাহ পাক তার দোষ দুনিয়া এবং আখেরাতে ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাহুল্লাহু আও ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে কেউ কোনো অসচ্ছল ব্যক্তির পথ সহজ করে দিল, আল্লাহ তার পথ দুনিয়া এবং আখরাতে সহজ করে দিবেন। মুসির যেমন আপনার কাছ থেকে করজ নিয়েছে, ভালো সব মানুষ সমান না, কেউ কেউ আছে করজ নিলে হয়ে গেছে আর দেনা আছে কিনা? করজ একবার নিয়ে গেল মনে করো খালাস হ্যাঁ পেয়ে গেছে আর কি দিতে হয়, এটা জায়েজ না, হারাম। আপনি যদি আরেকজনের কাছ থেকে করজ আনেন, এই নিয়তে করজ তার পরিশোধ করবেন। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার পক্ষ থেকে, তার নিজ পক্ষ থেকে এই করজ পরিশোধ করে দিবেন, তোমার মাধ্যমে দিবেন, তিনি আল্লাহ পাক দিবেন। আর যদি তুমি এই নিয়তে একবার নিয়ে চার দিব না, আল্লাহ একে ধ্বংস করে দিবেন। আস্তাগফিরুল্লাহ। যদি কেউ কাউকে করজ দেয়, এই মাল অর্ধেক মাল সদকা করে দেওয়ার সওয়াব পাবে। যদি কেউ দুইবার দেয়, তাহলে এই মালটা সম্পূর্ণ রূপে সদকা করে দেওয়ার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি হাসান পর্যায়ের। আচ্ছা, এর অর্থ যেমন একজন আপনার কাছ থেকে নিল 1000 রিয়াল ঋণ, দিবে 3 মাস পর। 3 মাস পর এসে বলছে, দেখুন এখন আমি টাকা পাইনি, চেষ্টা করেছি অনেক কিন্তু হয়নি, এখনো আল্লাহ আপনাকে দিয়েছেন, জাযাকাল্লাহ খায়, আপনি একটু সহযোগিতা করুন, আরো কিছু দিনের জন্য সময় দিয়ে দিন। তো কয়দিন, কয়বার দিল? দুইবার হলো কিনা? এইটা সম্পূর্ণ রূপে সদকা করে দেওয়ার সওয়াব রব্বুল আলামিন তোমাকে দান করবে। কিন্তু এই সুযোগে যিনি করজ নিলেন, তুমি মনে করুন আলহামদুলিল্লাহ হয়ে গেছে, বারবার নিয়ে যাবার সওয়াব, এটা তুমি দুঃখ, ও সওয়াব পাবে, কিন্তু তুমি তো গুনাহগার। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকলুল গানিয় যুলমুন, যে মালদার যে করজ সুদ করতে পারে, অন্যের হক আদায় করতে পারে, কিন্তু টালমোটাল করছে, আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে জুলুম। খবরদার, জুলুম হারাম। ইত্তাকুল যুলমা ফা ইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বাঁচো, কারণ কিয়ামতের দিন জুলুম যুলুমাত হবে, অন্ধকার হবে। এরপরে ওয়াল্লাহু ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখিহ, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ তার সাহায্যে থাকে। কত ব্যাখ্যা করবেন, হাদিসটা শেষ করে দিই যেহেতু সময় কম। ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, কেউ যদি ইলম অর্জনের জন্য কোনো পথ অতিক্রম করে, কোনো পথে চলে, আল্লাহ পাক এর বদলে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। আপনারা যেখানে আসেন সেন্টারে, নিয়ত খালিস করে আসবেন, কথা বলছেন ইলম অর্জনের জন্য, সাপ্তাহিক ক্লাস অথবা কোরআনের ক্লাস, কোরআনের দর্স অথবা সাপ্তাহিক দর্স, বৃহস্পতিবার যখনই সুযোগ পান এইসব ক্লাসে অংশগ্রহণ করবেন, আর নিজে চেষ্টা করে আসবেন। শুধু এরকম না, গেলে গেলাম এরকম না, নিজে চেষ্টা করে আসবেন। এই অবস্থায় আপনি হবেন তালেবে ইলম, ইলম অন্বেষণকারী। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি ইলমে শরঈ অর্জনের জন্য কোনো পথ অতিক্রম করে, আল্লাহ পাক এর বদলে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এক পথ, এর বদলে জান্নাতের একটা পথ পেল। আর আপনি পরীক্ষা করে দেখুন, ইলম অর্জন করেন, আমল করেন, ইলম অর্জন করেন, আমল করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও দিবে। সবসময় যাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করুন, বেশি বেশি করে যারা আল্লাহ জিকির করে। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয় না, কারণ সবসময় তার জিব্বা দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবীহ, কোরআন তিলাওয়াত, যিকরুল্লাহ, বুঝতে পারছেন, কোরআন তিলাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, ইস্তিগফার সবসময় জারি। এই বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, সুবহানাল্লাহ, কবুল হয়। আমার কথা মানেন, দেখবেন সত্য বললাম না মিথ্যা, আল্লাহ যে দোয়া কবুল করে এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই, আল্লাহ কবুল করে। অনেক সময় আপনি পেয়ে যান, সবসময় আমরা পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়াই বান্দা করে, মুমিন বান্দা করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। তবে তার তিনটি ক্ষেত্র, তিনটি ক্ষেত্র, তুমি যা চাইলে হয়তো আল্লাহ তা দিয়ে দেয়, আর না হয় এর পরিবর্তে আল্লাহ পাক তোমার কোনো বিপদ আসার ছিল, আল্লাহ এর পরিবর্তে ওই বিপদ দূর করে দে। তিন নম্বর, আল্লাহ এর পরিবর্তে আল্লাহ পাক এই দোয়াটি তোমার জন্য গচ্ছিত রাখবে আখেরাতের জন্য, কালকে আমাদের দিন তুমি পাবে। সুবহানাল্লাহ, তাহলে দোয়া করলে ফায়দা কিনা? যে দোয়ার সুযোগ পেয়ে গেল দেখলো আমি বারবার দোয়া করতে পারি, সে মনে করে এটা আল্লাহর ফজল আল করম, আলহামদুলিল্লাহ। যারা দোয়া করেন বেশি করে আল্লাহ শুকরিয়া দেয়, আলহামদুলিল্লাহ। আর যার মধ্যে ত্রুটি আছে আল্লাহর দিকে রুজু করো, দেখো ইনশা আল্লাহ আল্লাহ তোমাকে দুনিয়াতেও দিবে আখরাতেও দিবে। আর আমি যে বললাম আপনাদের সবাইকে দিবে, এটা তেমন কিছু না। হ্যাঁ, তেমন কিছু আমার নবী বলেছেন, আল্লাহ পাক বলেন হাদিস কুদসি, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দাগণ, ইয়া ইবাদি, لو ان اولكم واخركم وانسكم وجنكم قاموا في صعيد واحد فسالوني فاعطيت كل انسان مسالته ما نقص ذلك مما عندي الا كما ينقص المخيط اذا ادخل البحر سبحان الله وبحمده يا امر بندگان যদি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছো, তোমাদের মানুষেরা এবং জিনেরা, মানুষের সংখ্যা কম নাকি? বর্তমান পৃথিবীতে কত কোটি মানুষ? 750 কোটি, কত আরো বেশি, তাই না? সুবহানাল্লাহ, উপস্থিত সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কথা, হাদিসে কুদসি আল্লাহ বলেন, তোমরা যারা আছো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, ইনস জিন সবাই যদি এক প্ল্যাটফর্মে জড়ো হয়ে যাও আর সবাই যদি আমার কাছে চাও, আর প্রত্যেকে যা চাইবে তার প্রত্যেকের যাচনা যদি আমি তাকে দিয়ে দেই, চাহিত বস্তু দিয়ে দেই, তাহলে আমার ধনভাণ্ডার থেকে বিন্দুমাত্র কমবে না। তবে যদি কেউ সমুদ্রে সুই রাখে, সুই ডুবিয়ে তুলে কতটুকু কমলো? লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা আছে নাকি? আল্লাহ হেফাজত করো, আল্লাহর কাছে চাইতে লজ্জা নেই, মানুষের কাছে চাইতে লজ্জা, অমুকের কাছে যাবো অনেক মুশকিল, কিরকম? হ্যাঁ, লজ্জাশীল হওয়ার চেষ্টা করবে। আল হায়া উমিন আল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তো আপনি কিছুদিন পর একটা দেখলেন সদকা দিতে, খালি বারবার তোমার মধ্যে এহতেরাম থাকা দরকার, ওকার থাকা দরকার, সম্মান থাকা দরকার, গাম্ভীর্য থাকা দরকার। তুমি চাইবে কার কাছে? রবের কাছে। ওর কাছে বারবার না, মানুষের কাছে চাও না, চাও রবের কাছে। দেখো রব এমন করে দিবে মানুষকে তোমার পথে লাগিয়ে দিবে, তোমার জন্য লাগিয়ে দিবে, যদি তুমি রবের রবকে বলো। আর তুমি মানুষের কাছে গেছো, আল্লাহ বলবে তুমি মানুষের কাছেই যাও, আমি তোমার কাছে না। রব কি বলেছেন? উদ্উনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব। আচ্ছা, তো এই জায়গায় যা আসেন নিয়ত খালিস হবে ইলম অর্জনের জন্য, আসলাম আর গেলাম কোনো ফায়দা নেই। লোকজন যায় তাই গেছি, আবার ওখানে যাওয়ার পরে 1 ঘন্টা বসলাম, খাবারও মজুদ আলহামদুলিল্লাহ, কোনো ফায়দা হবে যদি নিয়ত খালিস না হয়? কোনো ফায়দা নেই, নিয়ত খারিজ করে আসবেন, দেখবেন আল্লাহ পাক দুনিয়াও দিবে আখেরাতও দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে, সকলের নিয়ত খারিজ করে দেন। এরপর বলছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসূনহু বাইনহুম ইল্লা হাফাতহুমুল মালায়িকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইউসতিউ বিহি নাসাবুহু। যদি কিছু সংখ্যক মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে কোনো একটি ঘরে জড়ো হয় আল্লাহর কালাম পাঠ করার জন্য, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর ওয়া ইয়াতাদারাসূনাহু বাইনহুম, আর ওই কালাম একজন আরেকজনকে শোনায়, নিজে পড়ে আরেকজনকে পড়ায়, ওয়া ইয়াতাদারাসূনাহু বাইনহুম, নিজে শিখে আরেকজনকে শিখায়, তাহলে ইল্লা হাফাতহুমুল মালায়িকা, ফেরেশতাগণ তাদেরকে ঘিরে বসেন, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি তাদের উপর নাজিল হয়। ওয়াগাসিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে ঢেকে ফেরে। তার কার রহমত? এটা আল্লাহর রহমত, সুবহানাল্লাহ। ওয়াযাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, আল্লাহ তাদের কথা আলোচনা করেন যারা তার কাছে রয়েছে। তো বলেন তো আল্লাহ কই আছেন? আরশে মুআলা, ওখানে যেসব ফেরেশতারা রয়েছেন, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা বা যেসব ফেরেশতা আছেন, ওদের সাথে আপনার কথা আলোচনা করেন, সুবহানাল্লাহ। আর দুঃখের ব্যাপার, মানুষ মার্কেটে বস চক্কর লাগাতে পারে, বেকারার আশপাশে দেখবেন অনেক মানুষ এমনি বসে আছে, হোটেল ওখানে আছে এমনি বসে আছে, কোনো কাজ নাই, হয়তো এরকম সিগারেট টানছে আনা চা খাচ্ছে, আর এমনি বস গল্প গুজব। যদি বলা হয় মসজিদে আসো কোরআন পড়ার জন্য, বললার সময় নেই, ঠিক কি না? আচ্ছা ওই যে কাজ এগুলো যাচ্ছে কোনো ফায়দা নেই, আর মসজিদে আসে যদি একটা আয়াত শিখো কতটুকু স্বভাব। আর তুমি এই এই মুহূর্তে হাদিস শুনলে, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কিছু সংখ্যক মানুষ আল্লাহর কোনো একটা ঘরে এসে জড়ো হয়, আল্লাহর কিতাব পাঠ করে, একজন আর একজনকে শোনায়, তাহলে তাদেরকে নিয়ে ফেরেশতাগণ ঘিরে বসেন, তাদের উপর রহমা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে, আর আল্লাহ পাক তাদের কথা আরশে মুআলায় আলোচনা করেন। তুমি যদি এবারে মার্কেটে যদি চক্কর দাও কি হবে? একটু বুঝুন, প্রচার করবেন, কথা বলছেন, এই কথাগুলি ইয়াদ থাকবে তো ইনশাআল্লাহ তাআলা। যদি ইয়াদ থাকে তাহলে হঠাৎ করে আপনার ভিতরে খাহিশ সৃষ্টি হবে, যাই আমি আল্লাহর ঘরে গিয়ে কোরআন তিলাওয়াত করি। আর এই জায়গায় বর্তমানে এখানেও দর্স, এটা তো মসজিদ, অন্যদিকে মসজিদ না হলে এটা মাদ্রাসা, মসজিদ না নিজে মসজিদ, উপরে তো মসজিদ। তো এখানে হালকা মজুদ, হালকাতুল কোরআন, এসার পর থেকে রাত 12:30 পর্যন্ত নির্দিষ্ট সময় আছে, আপনারা জানবেন 12:30 একটা মানে মুশকিল, আলহামদুলিল্লাহ বারাকা। আশপাশে যারা আছেন, দোকানদার যারা আছে লেট, ওরাও আসতে পারে, আর যারা একদম শুরুতে ওরাও আসতে পারে। এমনিভাবে আরও বিভিন্ন জায়গায় আমাদের হালকা রয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বিলায় বিলায় আছে, যেমন সোনাইয়া মসজিদে মজুদ, আমি নিজে পড়াই কতদিন যাবত আলহামদুলিল্লাহ, 26-27 বছর যাবত এই হালকা আছে, যতদিন মজুদ সৌদিতে ছাড়বো না ইনশাআল্লাহ তাআলা, কারো চাপে না কারো চাপে, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফজল আর কারাম। দুনিয়া যদি বললাম এসে যায় আলহামদুলিল্লাহ, আসলে আসুক নাইলে নাই, কিন্তু হালকা ছাড়বো না ইনশাল, হালকাতুল কোরআন, এটা আলহামদুলিল্লাহ আপনার সম্পর্ক আল্লাহর কালামের সাথে, কিয়ামতের দিন কিয়া এই কোরআন আপনার দরবার, আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআনের সাথে সবাই সম্পর্ক রাখুন, বলছেন আল্লাহ আমাদের তৌফিক দিন, আসেন। আরও যেসব হালকা আছে এখানে অনেক আছে, হসপিটাল বিলে পর্যন্ত মজুদ, হসপিটাল বিলে তাদের বাড়িতেও দর্স, মুস্তফার মসজিদে দর্স আছে কিনা, বিলায় বিলায় মজুদ, রাহাত বিলায় মজুদ, বলদিয়া বিলায় মজুদ, কত হালকা আমাদের বাংলা বিভাগ। আপনারা এইসব বিলায় বিলায় যেসব বিলায় দর্স হয় আপনারা জানেন আশপাশে, ওগুলো তো অংশগ্রহণ করুন, বুঝছেন, লোকজনকে বলবেন, নিজে পারেন না আরেকজনকে বলুন, এখানে আসার জন্য লোকজনকে উৎসাহ দিবেন, আপনি সওয়াব পাবেন। আল্লাহ আপনাকে এবং আমাদের সকলকে নেক বদলা দিন, নেক কাজ করার তৌফিক দান করুন। এরপর বলছেন ওয়ামান বাত্তা বিহি আমালুহু লাম ইউসতিউ বিহি নাসাবুহু, যদি তোমার আমল তোমাকে পিছিয়ে রাখে, তোমার বংশীয় মর্যাদা তোমাকে এগিয়ে দিতে পারবে না। কথা বুঝতে পারছেন? বংশীয় মর্যাদা থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ শুকুর, কিন্তু এর উপর তুমি নির্ভর করে বসো, আমার বংশীয় মর্যাদা মজবুত জিয়াদা, ওই যে বলো না সৈয়দ হলেই হলো নাকি, নবীর বংশধর হয়ে গেলেই হবে। আবু জাহাল তো কুরাইশ বংশের লোক ছিল, আবু লাহাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল, ছিল কি না, এক নম্বর দুশ্মন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু জাহালের সরাসরি নাম নেই, আবু লাহাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচার নাম, সূরা লাহাব সূরা মাসাল, বুঝতে পাচ্ছেন? আচ্ছা আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় ছিলেন, আবু তালেব একদম লাস্টে মৃত্যুর সময় বললেন আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাপের ধর্মে মরতে চাই, আর একথা বলে তিনি মারা গেলেন। নাজাত পেয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রক্ষা করতে প্রায় পেয়েছেন, কারণ রক্ষাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, রক্ষাকারী আমরা না, রক্ষাকারী আমাদের রব সুবহানাহু ওয়া তাআলা। আকীদা বিশ্বাস ঠিক করতে হবে, শুধু গালিগালাজ করলে হবে না, ওইসব পীরতন্ত্রের দিকে আপনারা তাকাবেন না, পীরদেরকে হকের পথে আনার চেষ্টা করুন, কিন্তু ওদের কথা শুনে আপনি ধোকায় পড়বেন না, আপনি তাদেরকে হকের দিকে আনার চেষ্টা করবেন, আপনাকে সে যেন ধোকায় ফেলার ফেলতে না পারে সেদিকে আমাদের সকলকেই খেয়াল করতে হবে। তাহলে দেখেন আবু তালেবের বংশ কতটুকু, আবু লাহাবের বংশ কতটুকু, কিন্তু ফায়দা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, তোমার আমলের কারণে যদি তুমি পিছনে থাকো তাহলে তোমার বংশীয় মর্যাদা তোমাকে এগিয়ে আনতে পারবে না। অতএব আসল জিনিস হচ্ছে কি, আমল। তাই আমরা আমল ঠিক করি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।